السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا، فقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا ملعونة، فملعونة ما فيها إلا ذكر الله، وما والاه أو عالما أو متعلما، أو كما قال النبي عليه الصلاة والسلام. মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে আমাদিগকে এই ফিতনা ফাসাদের জামানায় উত্তম পরিবেশে তথা রহমতের ফেরেশতাদের আসা যাওয়ার পরিবেশে কাউকে ছাত্র হিসেবে, কাউকে শিক্ষক হিসেবে, কাউকে মাদ্রাসার কমিটির সদস্য হিসেবে, সহযোগিতাকারী হিসাবে, অভিভাবক হিসাবে জীবনযাপন করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য প্রথমেই মহান রব্বুল আলামিন এর আলিশান দরবারে চরম নতি স্বীকার করে কায়মন বাক্যে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই ধরনের মাদ্রাসা কে বলা হয় দিনী মাদ্রাসা। এখানে দুনিয়া শেখানো হয় না, জাগতিক কোনো বিষয় শেখানো হয় না, পার্থিক কোনো বিষয় শেখানো হয় না, এখানে দিন শেখানো হয়। এই জন্য এটাকে দিনী মাদ্রাসা বলে। পক্ষান্তরে স্কুল, কলেজ, ভার্সিটি, এমনকি আলিয়া মাদ্রাসা, ওই আলিয়া মাদ্রাসাকেও পরিপূর্ণ দিনী মাদ্রাসা বলা হয় না, আংশিক আংশিক যত সামান্য চিটাপটা পরিপূর্ণ দিনী মাদ্রাসা নয়, কারণ ওখানেও দুনিয়া শেখানো হয়। যেখানে দিন শেখানো হয় সেটাকে দিনী মাদ্রাসা বলা হয়। আল্লাহ তাআলার কাছে দিন বহুত বড় দাম রাখে, মর্যাদা রাখে, দুনিয়ার কোন মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: লাউ কানাতিদ দুনিয়া তাদলু ইনদাল্লাহি মিসলা জানাহা বাউদাতিন মা তাকা কাফিরাম মিনহা শারবাতা মা। দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার কাছে মশার পাখার সমতুল্য হতো, আসলে মশার পাখার কোনো মূল্যই নাই, কোনো মূল্যই হতে পারে না। তথাপিও উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে মশার পাখার তো মূল্য নাই, যদি একটা মূল্য ধরা হয় ওই পরিমাণ মূল্য আল্লাহ তাআলার কাছে দুনিয়ার নাই। যদি থাকতো আল্লাহ তাআলার কাছে, যদি দুনিয়ার অতরূপ মূল্য থাকতো, আল্লাহ রসুল বলেন কোন কাফেরকে এক ঢোক পানি পান করারও আল্লাহ তাআলা সুযোগ দিতেন না। তো ভাই, আল্লাহ তাআলার কাছে দাম কিসের? দিনের দাম। আর সেই দিন শেখানো হয় এই মাদ্রাসাগুলোতে। প্রকৃত দিন কাকে বলে, প্রকৃত দিনের পরিচয় কি, সেগুলি এই মাদ্রাসাগুলোতে জানানো হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে মেহরবানি করে আমাদিগকে তালেবে দিন হিসেবে, তালেবে আখেরাত হিসেবে নির্বাচন করেছেন, মনোনীত করেছেন। আমাদের মতো, তোমাদের মতো এরকম বহু মানুষ, বহু ছেলেপেলে, এই বয়সের বহু ছেলেপেলে হোটেলে মেসিয়ারি করতেছে, তালেবে দুনিয়া হিসেবে দুনিয়ার বিভিন্ন জায়গায় অবস্থান করছে, করছে কি না, কিন্তু সেই দুনিয়ার আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তালেবে দুনিয়া না বানিয়ে তালেবে দিন বানিয়েছেন, দিন অন্বেষণকারী বানিয়েছেন, আখেরাত অন্বেষণকারী বানিয়েছেন। এই মাদ্রাসাতে পড়লে দিন পাওয়া যাবে, আখেরাত পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে, অন্য কিছু পাওয়া যাবে। এখানে সকলেই জানে, কোনো ব্যারিস্টারও হওয়া যাবে না, এখান থেকে কোনো আইনজীবী হতে পারবে না, ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ারও হতে পারবে না। কি হতে পারবে? এখান থেকে পড়লে দিন শিখে, ইমান শিখে আল্লাহ ওয়ালা হতে পারবে, আল্লাহ তাআলাকে পাইতে পারবে। আল্লাহ তাআলার দয়া আর মেহরবানি, আল্লাহ তাআলা আমাদিগকে এরকম একটা উত্তম পরিবেশে আমাদিগকে তালেবে দিন হিসেবে, তালেবে আখেরাত হিসেবে আল্লাহ তাআলা বাছাই করেছেন, নির্বাচন করেছেন। আমরা যারা এই ধরনের মাদ্রাসায় পড়তেছি, পড়াইতেছি, শিক্ষার্থী হিসাবে, শিক্ষক হিসাবে, এটা আসলে আমাদের যোগ্যতার দ্বারা না, এটা আমাদের কোনো বুদ্ধি আর চালাকির দ্বারা না, আমাদের পিতামাতার বুদ্ধি আর চালাকির কারণে তারা এখানে ভর্তি করে দিয়েছে এমনও নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং বাছাই করেছেন, আমাদেরকে নির্বাচন করেছেন। এই কাজে কোরআনের আয়াত থেকে তার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, থুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে আমি বাছাই করি, নির্বাচন করি আমার কিতাবের এলেমের উত্তরাধিকার হিসেবে। আল্লাহর কিতাব কোনটা? কোরআন কারীম। এই কোরআন কারীমের এলেমের উত্তরাধিকার হিসেবে কিছু বান্দাকে আল্লাহ তাআলা বাছাই করে, নির্বাচন করে। এখানে যে ছাত্রগুলো আসছে একেবারে এই যত সামান্য ছিটা ফোটা 80 জন 84 জন ছাত্র, একটা স্কুলে ছোট স্কুলে যদি হয়, একদম নাম নাই কিছু নাই, 4-5টা ছাত্র। আর যেগুলি নামি দামি স্কুল ওগুলি তো হাজার হাজার ছাত্র। আর স্কুলগুলো কত বেশি, 100 হাত 200 হাত পরপর স্কুল আছে। তো যারা দিন অন্বেষণকারী হবে, আখেরাত অন্বেষণকারী হবে, তারা সংখ্যায় কম হবে, কারণ তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে বাছাইকৃত, নির্বাচনকৃত। যে কোনো জিনিস বাছাই করা হলে, নির্বাচনকৃত হলে সেটা কম হয়, সেটা বেশি হয় না। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার। আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টির বেলায় তো অনেক কিছুই সৃষ্টি করেছি, অনেক কিছুই বানিয়েছি, কিন্তু কিছু জিনিসকে আমি নির্বাচন করেছি, বাছাই করেছি, সব কিছুকে আমি নির্বাচন করি নাই, বাছাই করি। এজন্য আমরা দিল থেকে, একেবারে দিল থেকে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটা হলো জোবানি শুকর, আমরা জোবান দিয়ে উচ্চারণ করলাম কিন্তু দিলকে আল্লাহর দিকে মোতাবজ্জো করলাম না, আর এটাকে নেয়ামত হিসাবে বুঝলাম না, দিল থেকে মানলাম না, বুঝলাম না যেটা আমার কত বড় নেয়ামত, তাহলে ওটা দিল থেকে শুকর হলো না। দিলের শুকর হলো ফরজ, দিল থেকে শুকর আদায় করা এটা হলো ফরজ, আর জোবানি শুকর আদায় করা এটা মুস্তাহাব পর্যায়ে। এজন্য একটা কথা বলতে চাই, মূল বয়ান মহতামী সাহেব হুজুর করবেন, একটা কথা বলতে চাই, সেটা হলো যেহেতু আমরা দিন শেখার জন্য এখানে এসেছি ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে তালেবে দিন হিসেবে কবুল আর মঞ্জুর করেছে। আর দিনের মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ তাআলা যে আমাদেরকে যে তাওহীদ দিয়েছেন, এই তাওহীদের মধ্যে আমরা এমন একটা রব আমরা পেয়েছি, এমন একজন মালিককে আমরা পেয়েছি, এমন একজন মালিক আমাদের, যিনি আমাদের রব, তিনি আমাদের জীবনের সব। এই ধরনের মাদ্রাসাতে শেখানো হয় যে আমাদের রব যিনি, তিনি আমাদের জীবনের সব, তিনি আমাদের দুনিয়ার জীবনের মালিক, আখেরাতের জীবনেরও মালিক। ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, দুনিয়ার সমস্ত কল্যাণ সব আল্লাহ তাআলার হাতে, আখেরাতের সমস্ত কল্যাণ আল্লাহ তাআলার হাতে। এজন্য আমাদের মালিক যিনি, তিনি সবসময় আমাদের কাছে, সবসময় কাছে, আমরা যা চাইব যখন চাইব সেটাই আমরা পাওয়া যাবো। কোরআনে আছে, ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব উজিবু দাওয়াতা দাইদা দান। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমার বান্দার আমার সম্পর্কে জিজ্ঞাসা করতেছে যে আমি আল্লাহ কি নিকটে না দূরে, এ নবী আপনি বলে দিন, জানিয়ে দিন, আমি আল্লাহ সবসময় বান্দার নিকটে। এই জন্য আমাদের কওমি মাদ্রাসাগুলোতে দোয়া শেখানো হয়, আল্লাহর কাছে চাওয়া শেখানো হয়, আমাদের একমাত্র রব, আমাদের মালিক যিনি, যিনি আমাদের রব, তিনি আমাদের জীবনের সব, তার কাছেই সব কিছু চায় নিতে হয়। কওমি মাদ্রাসাতে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তাআলার থেকে মাঙ্গা, এটাই শেখানো হয়। সব কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে ভরসা করা। ভাই, আল্লাহ তাআলাকে যদি কেউ মালিক বানায় নেয়, কেউ যদি আল্লাহ তাআলাকে অভিভাবক বানিয়ে নেয়, আর আল্লাহ তাআলার উপরে ভরসা করে যদি সব কাজ করে, এই ভরসাটা হতে হবে কেমন? একটা বাচ্চা যেমন পিতা মাতার উপরে যেমন ভরসা রাখে, এর চেয়েও বেশি ভরসা হতে হবে। একটা বাচ্চা দেখেন মা বাপকে কিভাবে ধরে, নাছোড় হয়ে ধরে, একটা জিনিস মার কাছে বাপের কাছে চায়, যেটা দিতে হবে দিতে হবে, তো প্রথমে ধাক্কা দিয়ে ফেলা দেয়, দেয় না, তারপরও আবার চায়, কারণ ইয়াকিন আছে, ওই বাচ্চার ইয়াকিন আছে যে মা বাপ এটা আমাকে যতই ছিটকে দিয়ে ফেলা দিক, ধাক্কা দিয়ে ফেলা দিক, আমাকে দিবেই দিবে। এই জন্য ইয়াকিন নিয়ে যখন বারবার যখন এরকম ভাবে যায় ধরে, নাছর হয়ে ধরে, তখন মা বাপ ওই বাচ্চার আবদারকে পুরো করে, রক্ষা করে। কওমি মাদ্রাসাতে এটি শেখানো হয় যে এরকম ভাবে আল্লাহ তাআলার সামনে রুনা জারি করা, কান্দাকাটি করা, আহাজারি করা, আল্লাহর কাছে চাওয়া, সবকিছু চাওয়া আল্লাহ তাআলা। ভাই, এই সমস্ত ছাত্র আসলে ভিআইপি লোক, এরা হলো আল্লাহ তাআলার পার্সোনাল লোক, এদেরকে আহলুল্লাহ বলা হয়। আহলুল্লাহ মানে আল্লাহর পরিবারস্থ লোক। একবার কিছু সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে কোরআন শরীফ পড়তেছিলেন, কিছু সাহাবী কোরআন শরীফ পড়তেছিলেন আর কিছু শুনতেছিলেন। ছাত্ররা যেমন কেউ পড়ে আর কেউ শুনে, মোজাকারা করে, এলেমের মোজাকারা হয়, আমাদের এই লাইনে এলেমের মোজাকারা হয়। মসজিদে নববীতে কিছু সাহাবায়ে কেরাম কোরআন পড়তেছিলেন, বাকিরা শুনতেছিলেন। আল্লাহ রাসূল ঘরে আরাম ফরমাইতেছিলেন, এমন সময় আয়াত নাযিল হয়েছে, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীন ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, আপনি সময় দিন, আপনি বসেন, সময় দিয়ে বসেন, ধৈর্য সহকারে বসেন ওই সমস্ত মানুষদের সাথে যারা আমি আল্লাহকে সকাল বিকাল ডাকতেছে আমার সংশ্লিষ্ট অর্জনের জন্য। আজ যখন নাজিল হয়েছে, আল্লাহ রসুল বের হয়েছেন ঘর থেকে, যে তারা কারা, যাদের সাথে বসার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তারা কারা একটু আমি খুঁজে বের করি। আল্লাহ রসুল ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে হাঁটতে মসজিদের দিকে চলে আসছেন, দেখেন দেখেন যে মসজিদে কিছু সাহাবীরা এরকম কোরআন শরীফ পড়ছে। তো তাদের সামনে যখন আসছেন আল্লাহ রসুল, তারা পড়া বন্ধ করছে। তখন আল্লাহ রসুল বললেন, তোমরা কি করতেছো? তখন তারা বললেন যে হুজুর, আমরা তো কোরআন শরীফ করতেছি, কেউ শুনতেছি, কেউ করতেছি, কেউ শুনতেছি, শিখতেছি, কেউ পড়াইতেছে, কেউ করতেছে, শিখতেছে। আল্লাহ রসুল বললেন, তোমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে পাওয়া। ঠিক আমাদের কওমি মাদ্রাসাতেও একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে পাওয়া, যারা পড়ে এবং যারা পড়ায়, একমাত্র হলো আল্লাহ তাআলাকে পাওয়া, এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। আমাদের মতো লোক, তোমাদের মতো লোক যদি দুনিয়া কামাইতে যাইতাম তাহলে কত টাকা কামাই করতে পারতাম, লাখ লাখ টাকা কামাই করতে পারতাম, কিন্তু আমরা যাই নাই, ওই পথ আমরা গ্রহণ করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই পথে নেন নাই, আমাদেরকে বাছাই করেছেন, নির্বাচন করেছেন। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে পাওয়া। আল্লাহ রসুল তাদেরকে বললেন যে তোমাদের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে পাওয়া। তাই আল্লাহ তাআলা রেজা বন্ধু, অন্য কিছু না। কোরআনে ওই দুই কথাটাই আছে, যারা সকাল বিকাল আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহর ইবাদত করে, আর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে পাওয়া, এই দুই কথাই আছে। তখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে সাক্ষী রেখে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি ঘোষণা দিচ্ছি, আমি কসম করে বলছি যে তোমরাই ওই লোক যাদের সাথে বসার জন্য আমি রসুলকে নির্দেশ দেব। এরপর আল্লাহ রসুল শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা মিন উম্মতি মান আসবিরা নাফসি মাআহু। আমার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা এমন লোক পয়দা করে দিয়েছেন যে আমি রসুলকে তাদের সাথে বসার জন্য নির্দেশ দেব। এরপরে আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি তোমাদের পাশে থাকবো, আমার জীবনেও থাকবো, আমার মরণেও থাকবো, কিয়ামত পর্যন্ত, জান্নাতে পৌঁছা পর্যন্ত তোমাদের সাথেই থাকবো। ভাই, এই ছাত্রগুলো, এটা অনেক উঁচা পর্যায়ের লোক, এই ছাত্রগুলো আল্লাহ পাকের ভিআই ছিল, পার্সোনাল লোক। আমরা দেখতেছি হয়তো জীর্ণ শীর্ণ ছিঁড়া ফাটা পোশাক জামা, জীর্ণ শীর্ণ অবস্থা দেখে মনে হচ্ছে যেন একেবারে কিছুই নাই, মিসকিন। আসলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দাম হলো দিনের। ভাই, বার্ষিক মিসকিন হতে পারে, একজন বার্ষিক দরিদ্র হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সে বাদশা, সে আল্লাহর কাছে বাদশা, কারণ তার কাছে ইবাদত আছে, দিনের ফিকির আছে। এই জন্য আমাদের বড়রা বলে গেছেন, দামানে ফকর মে মেরে পেনহা হায় তাজে কায়সারি। তো আমার দারিদ্রতা, আমি দরিদ্র হতে পারি, আমি দিনমজুর হতে পারি, রিক্সা চালক হতে পারি, কিন্তু আমার মধ্যে দিন আছে, এই জন্য আমার মধ্যে রাজত্ব, রাজা বাদশাদের রাজত্ব আমার মধ্যে নিহিত আছে। রাজা বাদশারা যে রাজত্ব পরিচালনা করতেছে সেই রাজত্ব আমার মধ্যে আছে। তৎকালীন যুগে কিসরা আর কায়সার সবচেয়ে বড় পাওয়ার ছিল, তো আল্লাহর ওলি ওটার উদাহরণ দিয়ে বলছে যে দামানে ফকর মে মেরে পেনহা হায় তাজ কায়সারি, বলতেছে আমার দারিদ্রতার আঁচলের মধ্যে রাজা বাদশাদের রাজ সিংহাসন লুকায়িত। জাররায় দর্দ গম তেরা দুনু জাহা সে কম নিহি, বলতেছে আমাদের মধ্যে যে দিনের দরদ আছে, দিনের তলব আছে, দিনের জন্য পিপাসা আছে, এটা আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে কোটি কোটি গুণ উত্তম। তোমরা ছাত্ররা মনকে কখনো ছোট করবে না, মনকে ছোট করবে না। আমাদের মহতামী সাহেব হুজুর বলবেন, জরুরি কথাগুলো বলবেন, অনেক জায়গাতে অনেক জরুরি কথাগুলো বলেন, মনকে ছোট করবে না কখনো, যে আমরা এখানে আসছি কি শিখবো, কি জানবো, এরকম না আছে, মনকে বড় রাখবে। আমাদের লাইনে একটা বিষয় আছে, অরূপে হিম্মত, উঁচা হিম্মত রাখা। হস্রে হিম্মত হলে হবে না, ছোটখাটো হিম্মত হলে হলে হবে না, হীনমন্যতার শিকার হলে হবে না। আমি কমিটির লোকজনদেরকে অনুরোধের সাথে বলবো, মুরব্বীদেরকে অনুরোধের সাথে বলবো একটা কথা, সেটা হলো উঁচা হিম্মত রাখা। এই ছাত্ররা, এই ছাত্ররা দিনের মেহমান, এরা আল্লাহ তাআলার মেহমান, রাসূলের মেহমান, এরা ভিআইপি লোক, পার্সোনাল লোক। এদের যদি আপ্যায়ন খাওয়া দাওয়ার পিছনে আপনি একটু ভালো থেকে ভালো অবস্থা পয়দা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটনকে মোচন করে দিবেন, আরো সুখের অবস্থার ব্যবস্থা করবেন। অনেক সময় আমরা হীনমন্যতার শিকার হই, সংকীর্ণমনতার শিকার হই, মনে করি একটু ভালো খাবার দিয়ে যদি দিই তাহলে খরচ বেশি হয়ে যাবে, আমরা আজকে যাব চলতে পারবো না। ভাই, এটা আটকার পথ না। ওই যে বলছি, এখানে আল্লাহ তাআলার কাছে চাওয়ার পথ, চাওয়ার জায়গা এখানে। এখানে শেষ রাত্রে রোনা জারি করা হোক, চাওয়া হোক, শেষ রাত্রে চাওয়া হোক, কোরআন তেলাওয়াত করা হোক, দেখেন কোনো অভাব থাকবে না। ছাত্রদের পিছনে যেই পরিমাণ বোরিংয়ে খরচ হবে, যেই পরিমাণ ভালো খাদ্য দেওয়া হবে, এর চেয়েও ভালো খাদ্যর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবে। এখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনে কারিমের তাসহীহ হবে, তাসহীহে তেলাওয়াত হবে, কত সুন্দর তেলাওয়াত করলো। আর এখানে আল্লাহ তাআলার পরিবারস্থ লোক, ভিআইপি লোক থাকবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর রেজামন্দির সন্তুষ্টি অন্তরে রাখবে। আর এরা খারাপ খাওয়া খাবে, কচু খাবে, কচুর ঘাঁটি খাবে, এরা কখনো হতে পারে। ভাই, আল্লাহর মেহমান যারা, যারা ভিআইপি লোক, পার্সোনাল লোক, এরাই হল পৃথিবীতে সবচেয়ে উত্তম লোক, এর চেয়ে উত্তম লোক আর কেউ নেই। এরা ভালো খাবে না তো কারা ভালো খাবে? মাদ্রাসাগুলোতে দেখা যায় কমিটি বা যারা আমরা উপরস্থ যারা আছি, কর্তৃপক্ষ, তারা অনেক সময় হীনমন্যতার শিকার হই। ফসরুল হিম্মায় দেখে বলা হিম্মত ছোট, উলুপে হিম্মত নাই। হিম্মত হলো বড় জিনিস ভাই, এটা একটা কথার মধ্যে আছে, আল হিম্মত হিয়াল ইসমুল আজম। আপনার হিম্মত যদি বড় হয় তাহলে এটি ইসমে আজমের মতো কার্যকর ভূমিকা রাখবে, কাজ দিবে। হিম্মত বড় করেন, দেখেন আল্লাহ তাআলা সব ব্যবস্থা করবে। এই জন্য এই ছাত্র, এখানে কয়টা ছাত্র আছে? আশি জন, কুশ আশি জন ছাত্র। কিন্তু আমি শুনে খুব কষ্ট পেলাম যে খাওয়া দাওয়া অত ভালো না, আসলে খাওয়া দাওয়া ভালো না। এটা আসলেও হতে পারে, কিন্তু কথা হলো যে এটা এই অবস্থা রাখা ঠিক হবে না। এদের এদের ক্ষেত্রে যদি একটু একটু হাত যদি সম্প্রসারিত করা হয়, খাওয়া দাওয়াটা যদি একটু ভালো দেওয়া হয়, দেখবেন আল্লাহ তাআলা কোথা থেকে ব্যবস্থা করবেন, কিভাবে করবেন, এটা আমাদের তখন বুঝে আসবে। আসলে আল্লাহর নুসরত যেটা আছে এটা কিন্তু বুঝে আসবে, এটা বরকতের জিনিস, এটা বুঝে আসার মতো জিনিস না, তবে অনুভূতির জিনিস। এই জন্য আমরা সকলেই নিয়ত করি, এই ভিআইপি মেহমান, এই ভিআইপি মেহমান, তাদেরকে আমরা যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব তাদের আমরা কদর করবো আর কি। ছাত্রদের যদি আমরা কদর না করি, আমরা আমরা ছাত্রদের যদি কদর না করি, কার কদর করব? এক জমানা ছিল যখন ছাত্র আসতো, তাদেরকে এরকম ভাবে মারহাবান তৈবান বলে এরকম ভাবে তাদের জন্য এরকম ভাবে গালিচা বিচার দেওয়া হতো। এটা দিনের ছাত্র, দিনের ছাত্র, আল্লাহ রসুলের মেহমান, তাদের জন্য সম্মান করা হতো। ওই যে আমাদের একজন বড় বুজুর্গ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, সম্ভবত একবার বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে তো, বৃষ্টি আসলে মাঠের মধ্যে সবক চলতেছিল, মাঠের মধ্যে ক্লাস চলতেছিল, তো এরকম ভাবে সকলেই সব চলে গেছে, ঘরের মধ্যে চলে গেছে বৃষ্টি আসছে। আর রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তিনি কি করছেন, ছাত্রদের জুতাগুলো সব নিয়ে, হাতে নিয়ে এরকম ভাবে কাপড়ের মধ্যে নিয়ে তিনি সবগুলো জুতাগুলো উঠাইতেছেন, যে বৃষ্টিতে ভিজে গেলে ছাত্ররা কষ্ট পাবে। আল্লাহ রসুলের মেহমান, আল্লাহ রসুলের মেহমান, তা আল্লাহ রসুল যদি এই জায়গায় আসে আমরা কেমন সম্মান করব? মনে করেন আল্লাহ রসুল জীবিত আছে আর আল্লাহ রসুল এই জায়গাতে আসছে, তাহলে আমরা এক একজন তো জান দিয়ে দিব, আমাদের জীবনের সর্বস্ব দিয়ে দিব আল্লাহ রসুলের জন্য। এগুলি হলো আল্লাহ রসুলের মেহমান, দিনের মেহমান। এরা দিন শেখার জন্য আসছে, এরা অন্য কিছু শেখার জন্য আসেনি। এখানে কোনো ভূগোল শেখানো হবে না, জ্যামিতি শেখানো হবে না, দুনিয়ার কোনো বিল্ডিং বানানো শেখানো হবে না, এখানে গরুকে কিভাবে মোটা তাজা করা হয় সেটাও শেখানো হবে না, টমেটোকে কিভাবে বড় করা হয় সেটাও শেখানো হবে না, এখানে কি শেখানো হবে, দিন শেখানো হবে। এই জন্য ভাই আমরা উঁচা হিম্মত করি, অলুকবে হিম্মত করি আর কি। ছাত্রদের উদ্দেশ্যও বলবো, তোমরা উঁচা হিম্মত রাখো, উঁচা হিম্মত রাখো। কেমন উঁচা হিম্মত? যে তোমরা এখানে লেখাপড়া করবে, এরপর তোমরা বড় মাদ্রাসায় যাবে, এরকম শিক্ষার যত স্তর আছে সমস্ত স্তরকে অতিক্রম করে, বাহ্যিক স্তরকে অতিক্রম করে আলেমে হাক্কানি রব্বানি যাবে তোমরা পরিগণিত হবে, এই হিম্মত তোমরা করো। আমরা যখন ছোটবেলায় তোমাদের মতো বলছি, আমরা এরকম আল্লাহর কাছে দোয়া করছি, রুনাজারি করছি, কান্দাকাটি করছি যে আল্লাহ আমাদেরকে বড় আলেম থেকে বড় আলেম বানায় দাও, আলেমে হক্কানি রব্বানি বানায় দাও, এরকম দোয়া করা হচ্ছে। আসলে আল্লাহর কাছে চাওয়া আর কি, এটা হলো চাওয়ার জায়গা। এই জন্য ছাত্রদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাই যে তোমরা অলুব্বে হিম্মত রাখবে, উঁচা হিম্মত রাখবে, উঁচা হিম্মত ছাড়া এলমে দিন পাওয়া যায় না। এলমে দিন উঁচা, আল্লাহ তাআলা উঁচা, আল্লাহ রসুল উঁচা, আমরা কেন ছোট হিম্মত রাখব? আর মাদ্রাসা কর্তৃপক্ষ আমরা যারা আছি, মাদ্রাসা কর্তৃপক্ষ কমিটি আমরা যারা আছি, আমরা যারা মজলিসের সুরাতে আছি, এটা আমাদের জন্য দরকার যে এই ক্ষেত্রে উঁচা হিম্মত রাখা। এদের জন্য যেটা ব্যয় করা হবে, এদের জন্য যেটা খরচ করা হবে, যে ব্যয় নির্বাহ করা হবে, এদের মধ্যে আমরা উঁচা হিম্মত রাখব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাছাই করে যেহেতু এখানে এনেছেন, যারা এখানে এসেছেন সকলে আল্লাহ তাআলার বাছাই করে। কোরআনের ওই আয়াত থেকে বলা যায়, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বাছাই করে আনছি, স্কুল কলেজ ভার্সিটির জন্য নয়, মাদ্রাসার জন্য বাছাই করেছি। তো যেটা আল্লাহ তাআলার বাছাইকৃত হয়, সেটা মনোনীত হয়, সেটা অবশ্যই শ্রেষ্ঠ হয়, উত্তম হয়। এই জন্য এদের খেদমত করতে পারা বহুত বড় সৌভাগ্যতা। খেদমত যে যেভাবে করি, আমরা যদি উপরে পড়াই, আমি নিউটন মাদ্রাসায় থাকি, উপরে পড়াই, কিন্তু সবসময় একটা জিনিস মনের মধ্যে রাখি, এই যে হেমজখানায় যে ছাত্রগুলো পড়তেছে, নুরানিতে যে ছাত্রগুলো পড়তেছে, তাদের পড়ার কারণে আমাদের রেজিক আসতেছে, এই কথা আমি সবসময় মনে করি। আমরা কি আমল করি, আমাদের আমলের জোর কতটুকু আছে, আর আমরা যেটা পড়াইতেছি এই পড়ানো কতটুকু গ্রহণযোগ্য হবে আল্লাহ তাআলার কাছে? কিন্তু ওই ছাত্ররা যে কোরআন শরীফ পড়তেছে, ডাইরেক্ট ইবাদত কোরআন শরীফের তেলাওয়াত, তো কোরআনের তেলাওয়াত যারা পড়তেছে তাদের ওসিলায় আমরা রিজিক খাইতেছি। এই জন্য তাদের জন্য আমরা দোয়া করি, তাদেরকে আমরা সুনজরে দেখি। এই জন্য এই ছাত্রদেরকে সবসময় সুনজরে দেখবেন। একটা ছাত্র কেন চলে যাবে মাদ্রাসা থেকে, এটা দেখার বিষয়। গত বছর বলে অনেক ছাত্র ছিল, কিন্তু এই বছর দেখা যাচ্ছে নাই। আসলে ছাত্র তো আমরা কদর করব, তাদের কদর করব, তাদেরকে রাখার চেষ্টা করব, তাদের যত্ন করব আমরা। এজন্য ছাত্ররা তোমরা এই কথাটা খেয়াল করবে, কষ্ট করতে হবে, কিছু আর কিছু কষ্টও করতে হয়। এই লাইন হলো কষ্টের লাইন, তোমরা যেটা কষ্ট করবে আল্লাহ তাআলা এই কষ্টটাকে আল্লাহ তাআলা পুঞ্জীভূত করে এটাকে আল্লাহ তাআলা জমা করে দিয়ে তোমাদের আগামী দিনের জন্য, উন্নতির জন্য মাধ্যম বানা দিবে। ছাত্ররা যেটা কষ্ট করে এই কষ্টটাকে আল্লাহ তাআলা আগামী দিনের জন্য মাধ্যম বানায় দেয়। এই জন্য তোমরাও কষ্ট করো, কিছু কষ্ট তো হবে, বাড়িতে যেরকম হয় সেরকম কি এখানে হবে? এখানে আমাদের মহতামি শাহ হুজুর একটা কথা বলেন, দামি কথা, এটা আমি বারবার শুনছি, সেটা হলো মাদ্রাসাতে যত ভালোই খানা দেওয়া হোক, যত ভালোই খানা দেওয়া হোক, ওটা কি বাড়ির মতো হবে? কোনোদিন যত ভালো খানাই দেওয়া হোক, তারপর একটা শিকায়ত থাকবে, কই ভালো হয়নি? বাড়িতে তো শিকায়ত থাকে, বাড়িতে দৈনিক সকাল বিকাল মাছ দোস্ত হচ্ছে, তারপরও একটু এদিক সেদিক হলে মানে বাচ্চারা খানা খাইতেছে না কেন, তরকারি খারাপ হবে। বাড়িতেও কোনোদিন খানার বিষয়ে কোনোদিন মানুষের আবদার চাওয়া এটা পূরণ করা সম্ভব নয়, মাদ্রাসাতেও সম্ভব নয়। বাকি কথা হলো যে আমরা মধ্যপন্থার উপরে চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন এই দিন হলো মধ্যপন্থার দিন, আমরা মধ্যপন্থার সাথে চলবো, মোটামুটি ভালো খানা দেব, আর ওই খানা খায় একটু কষ্ট করব, আর এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আগামী দিনের জন্য উন্নতির মাধ্যম বানিয়ে দিবেন, সুমহান মাধ্যম বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমে হাক্কানি রব্বানি হিসেবে কবুল আর মঞ্জুর করবে। এই জন্য এই ধরনের মাদ্রাসা কিভাবে চলে, কিভাবে চালাইতে হয়, কমিটি কিভাবে পরিচালনা করবে, এবং আমরা শিক্ষকরা কিভাবে পড়াবো, ছাত্ররা কিভাবে পড়বে, এই সম্পর্কে জরুরি কিছু নীতিমালা আমাদের মহতান সাহেব হুজুর বলবেন ইনশাআল্লাহ। আমরা ধৈর্য সহকারে আমরা শুনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আমলের জন্য তৌফিক দান করেন।